বান খেরা হস্ত গুবুল হাম দূর হাম পরসাং গুবুল হাম দূর হাম পরসাং গুবুল বারজনান দরজান গুবুল বারজনান দরজান গুবুল ফাতেজ মে দানা মদদ ফাতেজ মে দানা দিল রা বিবি দর কোয়ে যা নানা মদ সর্বাজ গুল তন হর কে খু উফতান খে জানা মদ সর্বাজ গুল তনহারকে খুব উফতানুখে জানা মদা।